بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সংগঠিত হোক শাস্তি যা অবধারিত للكافرين ليس له دافع কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করিবার কেহ নাই মিনাল্লাহি যিল মাআরিজ ইয়া আসিবে আল্লাহর নিকট হইতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী তাআরুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যাহার পরিমাণ পার্থিব 50,000 বছর ফাসবির সাবরান জামিলা সুতরাং তুমি ধৈর্য ধারণ করো পরম ধৈর্য ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওরা ওই দিনকে মনে করে সুদূর ওয়া নারাহু করিবা কিন্তু আমি দেখিতেছি ইয়া আসন্ন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো এবং পর্বত সমূহ হইবে রঙিন পশমের মতো এবং সুরিদ সুরিদের তত্ত্ব লইবে না يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে وصاحبته واخيه তার স্ত্রী ও ভ্রাতাকে وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয় كَلَّا إِنَّهَا لَظَى না কখনই নয় ইহা তো লেলিহান অগ্নি যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল এবং মুখ ফিরাইয়া লইয়াছিল যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্ত রূপে যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ইল্লাল মুসাল্লিন তবে সালাত আদায়কারীগণ ব্যতীত আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে লিসসাইলি ওয়াল মাহরুম যাচনাকারী ও বঞ্চিতের ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত নিশ্চয় তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ তবে কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল এবং নিজেদের সালাতে যত্নবান উলাইকা ফি জান্নাতিন মুকরামুন তাহারাই সম্মানিত হইবে জান্নাতে ফামা লিল্লাযীনা কাফারু ক্বিবলাকা মুহতিঈন কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটি আসিতেছে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযীন দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে আয়াতমাউ কুল্লু মরিইন মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম ওদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন কখনো না আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তা উহারা জানে আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির নিশ্চয়ই আমি সক্ষম উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ অতএব উহাদেরকে বাঘ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন অবনত নেত্রে হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে ইহাই সেদিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে।